بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه إلى يوم الدين. أما بعد، أمهار مي كوريا مدني منافقون جواهكا منافقون نكي كم بيتو منافقون مي الله سبحانه وتعالى امي هنگ صفت ورقنا قرآن كي بي ذكر قرباف اي امي هنگ كي من ركا ترو متقا ايها نبا كامت كمو غواتي ريا ايكو اي نفاق كمو غبايا كي اي ورن نركا تري بايين هي اي بالين ركا ترو من الگون من عبدو الگون من نفسو تا محاسبا قرآن بجي هي مراقبا قرآن جي هي فاروري بان بجي هي emi hunge kantatta hoga wahaka Allah subhanahu wa taala mi ayatta hoga mi bayan kurabani den emi furata mi hunna behegotun kuda maulumat kore engoma kiyese ei war mohimu kame nifaq munafiqun faalwi madina ga makka ge makki ayatta sabe qur'an baawale buni makka ge baawale buno ayatta ka bala eru qur'ana kunnei munafiqun ge wahaka qur'ana kunnei munafiqun ge wahaka asai Madina ga baawale bunu aayatahu ga munafiqun ga waahaka aswani emi Madina ga emi hum faalwi adi munafiqun ge emme is sardar kamu ga vi Abdullah ibn Ubay ibn Salul ei Madina ga mi he Madina mi he ena ki sababaki Rasulullah sallallahu alaihi wasallam Makkah ga dawah devviru Makkah guluni mushrikun Makkah guluni eru mushrikun emi hun Rasulullah sallallahu alaihi wasallam dawah devvi tangeru munafiqa kunuwe iman vejje mi haku im hituga kufur forwagen nei makkaya makkaga imam bi hurih emmen naki ei wara ikhlas ter kama ki imam bi bebe kalun ei emme fagir be kal makkaga tibbe be me fagirun kol foratam rasulullah sallallahu alaihi wasallam imam wada gati denge kalege faano madina en hijra kurewuma fahuga muli madina islah wegen diei muli madina gaj nadaka den ege teren bayaku faalawi munafiqun ge gotuga emi hunge sardar ki abdullah ibn ubay ibn salul aslumina rasulullah sallallahu alaihi wasallam ya hasada berwi ena beenum be fahuri Madina ke verikan Abdullah ibn Ubay ibn Salul ena beenu mefuri Madina ke verikan Rasulullah sallallahu alaihi wasallam Madina wada genne kurin Madina ga onnani hangurama ei auswan ha ge mihunna khasuraj wan ha ge mihunge demedu ga hangurama mi onnani ei etan ha sahar be jero mihun hangurama kurata etab bayak wan mi ge tere marwa en gossa den komya ga mi Abdullah ibn Ubay ibn Salul mina huri Madina ge verikaman intizar hoke madina meherdani islah wamun hangurama netemun meherdani evagotu ena huri waray yagin kokgen ena madina ge verikan libena kamu ge rais kan libena kamu ge riyasat kan libena kamu ena hama ekko shakken nek gotu gena ummit kokgen huri ei sabaki ena er bodumi haki madina ge mi hun deke gotu ge bodumi haki ena mihen muttami wi gotu ki rasulullah sallallahu alaihi wasallam hijra wadagen nei hijra wadagen neema Uriha bekalun ekalege fanan emme izzek kurevi ekalege fanan izzek kurevi ittifagun ekalege fanu hamajehi gem midiyai muli madinage veriyegge gotuwa rasulullah sallallahu alaihi wasallam ekama abdullah ibn ubay ibn salul ekalege fanan hasada veriwi den mina kan ek kufur faal kurave ka madinayakuga madinaga ei kufur faal ko fiya madina beer manji heba madina beer kurana sabe kalun ena ema mina iman kam faal kuri iman kam faal kun hituga kufur forwaage mina mi hori mina trakka malama itta kuri mu'minunna da faad faadu ge wahakata dekki mu'minunna kiyaagen aisha tu ge faana tuhumatu ko zinege tuhumatu es kuri mi haki mina aisha tu ge faana es bodu fituna ekav vegen di asabe kalunge meduga mina beenum ve fahuri asabe kalunge meduga shakku fedduma yaquluna la in raja'na ila al madinati la yukhrijanna al a'azz minha al adhal emme furata mina ibunani tiyabami hun ah mi tab hangurama rasulullah sallallahu alaihi wasallam wadagen nei hangurama im wadagen nawa iru mina iswa di hangurama rasulullah sallallahu alaihi wasallam la in raja'na ila al madinati la yukhrijanna al a'azz minha al adhal timanna men madina en emburi yas e madina ga izzet terin e madina ga tibin nikametin ganu nerelane izzet terin ne mina mi buni mina ge awanunna mina ge lashkara abdullah ibn ubay ibn salul mina ge awanunna mina ge kwerinta kan mina mi izzet terin miki den nikametin ne miki kombayaka rasulullah sallallahu alaihi wasallam ashabun nikametin gotugami buni la tafat wattaruge musiba etta muslimuna jessevi evagutuga e adu rasulullah sallallahu alaihi wasallam allah subhanahu wa taala baawalevvi emi hunge dekki waahakata baawalevvima enage dari ei abdullah ibn ubay ibn saluluge dari abdullah mimi daalani ki abdullah ke sahabi asawe kale ekai fani daalani e allah ke rasulaa timan kale ge faanan amru qura timan nen amru qura waashe timan nage bappa gatulu kuruma ehem mihe kulewa gatulu nukuru waashe sabaki ehem mihe kulewa gatulu ko fiya faharegga insana ge tobii gotun timan nage hitan ena de terege faharegga ruluwer kamen haastane ema timan nale wa gatulu kuruma timan nen amru qura waare bappa gatulu kuruma timan nami iman terigan ebe kanun abdullah mi daalwani timanna bappa gatulu kuruma amru qura rasulullah sunu muneke gatulu nukura ekare fan munafiqun gatulu nukuravi sabaki erum mistakun kiyam fashafana rasula ekadefana enak ekadefana ashabunne gatulu qurani ashabunne ehem bunefana kama biru ekadefana munafiqun gatulu qurani na gatulu qurani sabaki allah subhanahu wa taala ekadefana angawade bi madina ge tibi huriha munafiqun ge nanta madina ge ho tibi huriha munafiqun ge nanta allah subhanahu wa taala ekalanga rasulan angawade bi eme ekadefana ge den ekadefana ekadefana ge sirru ge sahabiya angawade bi ewahaka sirru ge sahabiya ای سیروگ صحابی ای کاکو حذیفہ بن یمان حذیفہ بن الیمان ای رسول اللہ صلی اللہ علیہ وسلم کے سیروگ صحابی کم میکس اکدے فان حذیفہ بن الیمان ایمی ہوں گے ننتا اگننا دے بھی اگننا دے عمر کے فان ادھا حذیفہ آگا رہاں گا حسدن نوان ای حذیفہ آئے رنگلب بناشے رسول اللہ صلی اللہ علیہ وسلم ای ویدالوی ننتا ہوگے تیرے گا تیمن نگے ننگیں گے عمر کے فان Umaru ge faan ekade faana behegotun rasulullah sallallahu alaihi wasallam kiyade ki hadis bukura baabot timan kale ge faano ge fahun nabiyya kwanna nyaanani umare nabiyya kawe umare nabiyya kwanna nanya ekam ko nabiyya kunu nganna annana nyaanani umare eha ma be mi raja ra wada genne yurega ekade faano deke wada genne wi ranun hadafuri ganduware bodu ranun hadafuri ganduware ekade ge faano hifulu kurawi ekade ge faano taka hedde hifuri ganduware kama ekade ge faano taka Rasulullah sallallahu alaihi wasallam takaiha furihama kam ranum hedi fauri gandwaro ekade fan jibril mi dannane jibril mi timan kade fan gandwaro doye jibril dannane nuna keti kade fan ko ummatuge mi hegge gandwaro yadi ummatuge ka kuto dennevi jibril dannane umaruge fan gandwaro eti den rasulullah sallallahu alaihi wasallam gandwaro tirya wannawan ulefaves uluwafaves gandwaro tir kanu wanna ei umaruge fanuge ruli fula riret terikan tasawwaru eba den umar ge faan nang asen dane umar eti man kade faan deke wada genne mi raja re gandu bare timan kade ge faan jibril aswal kurai ma vidal wie ei umar ge faan gandu bare ehme gen timan kade faan nokerne gandu bare ter bale anam be sonna ka umar ge faan gandu bare umar ge faan ruli iskurab be faan eti ve umar ge faan gire teri wada gen faan eti den umar ge faan ki eti kurab ba vidal wani alayka ughar ya rasulullah kade ge faan macchet timan na ruli anna ne kommer sing umaruge faana ki umaruge faana me vidalwani khuzaifa e nanta hu terege munafiqun nanta hu terege timanna ge nan rasulullah sallallahu alaihi wasallam genna mi umaruge faano allah subhanahu wa taala ge rasula umaruge faano duniye ge hunnawani kon umaruge faana swaruge wade vena kamuge yagin kan devvi umaruge faano swaruge padumuge ufar kam khabaru li wada genna devena sahabi rasulullah hadis sugar wa hoti umaruge faano swaruge yagin e allah hangwa fa dihabe kalun ei allah subhanahu wa taala rasulullah sallallahu alaihi wasallam gafa dihabe kalun ebe kan swarga wannan kamuge yagi kan ebe shakke wesne ege tere umar gafa ekam ko swar gafa no idalwani huzaifa idalwani kade fanu gana men ete den umar gafa no janaza e kurawar sirru sirun ballawani huzaifa e janaza ka wada ganna to huzaifa wada ganna janaza ka umar gafa no wada ganna e huzaifa enge bi madina ge huriya munafiqun munafiq kamuge wanya huzaifa wada enu ganna ne mi hegge janaza ka ema mi munafiqun rasulullah sallallahu alaihi wasallam allah subhanahu wa taala khabar dewa wani ekamaku rasulullah sallallahu alaihi wasallam ekaka sanghurama enno kurawa ei fituna ekak wedanati ei emihun westibi mu'minun ge terega shahadatu kalima kiyage emihun gatul kuram farafinama mistaun ge terega wahaka fitunam farafan muhammad ge fanwase enage ashabun gatul kuraniyeyo ema bodu kameke ei masale ke ei ehem vegen rasulullah sallallahu alaihi wasallam emihun gatulenu korawa adikiyet emihunna behegotun ekadege faana kurawvi emme riveti muamala abdullah ibn ubay ibn salul awharavido ena marvidu wahu আব্দুল্লাহ এনেকে দাঁড়ি আব্দুল্লাহ নেই রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ এবার পানিয়া হয়েছে খালি ফানুকে হৃদা করে খালি ফানুকে হেদুম করে লিবিদানে তোয়ে বাপ্পাকে মাতিং এলবোমা ফাহারেগে হেদুম করুকে সব বাপ্পাকে বাপ্পাকে আজাব আল্লাহ লুই কর দেবে ফানে বাগুতুন রসুল্লাহ সাল্লাহ খালি ফানুকে হেদুম করো দেবি এনা কাফুন করুমা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি হ্যাঁ বড় তাকলিফ তাকে দি এমএম বেস্তানে করে পান ইহা তাকলিফ দেবি দিন মি হে কাম মি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি করে পান কি এমএ লোবি বা আমি কাম বাইলং আয়েশা তুকে পান আবে গত জিনে গে তুহমাত করি মি হা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইবনা উডুগে মাতিন আয়েশা তুকে পান বারিয়া কুরাবা আয়াত বাওয়ালে বিনুর সূরাতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইঙ্গুড মাতিন গুরআনুগে সিফায়াগ গুরআন বাওয়ালে আয়েশা তুকে পান আবে গত একমানা এ মিহুম এ তুহমাত করি তুহমাতুম বারিয়া গেম বাকম ইফাদান উলাফা মিহেন এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি একমাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফানুগে হেদুম কল দেবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কাফুন কুরমা টাকা কাফুন কুরমা পম অনেক কা আব্দুল্লাহ তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারিয়া আহদান মানে এ আল্লাহ রাসূল এ কাফুন কর নিমে যে তিমান না এদেমে বাপ্পায়ক ওয়াতি এই বাপ্পায়ক ওয়াতি তিমান না এদেমে খালেগ ফান বাপ্পাগে মাছে জানাজা করে বমা ভাগুতুম কালি ফানে বড়া গেন নেবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলা জানাজা করেন এ কুরিম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইবিস বাওয়ালা ওয়াফা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা লান ইগফির আল্লাহু লাহুম ইস্তাগফির লাহুম কালি ফানে বিহুনা ফাফসাম এদেরে আও লা তাস্তাগফির লাহুম নুতানে এদেরে ইন তাস্তাগফির লাহুম 70 মাররা কালি ফান হাইদিহা ফাহর এবা মিনা ফাফসাম এদিবাটা গেন নবী লান ইগফির আল্লাহু লাহুম আল্লাহ মিহুম ফাফাইফুসাইনু দেবানে মিহিম বাওয়ালা ওয়াফতি আয় বাবা লাভ এখানে ফানি বড়া গানি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জানাজা কদ্দে মাট্টাকা কারনামাদ কদ্দে মাট্টাকা এখানে ফান হুট্টে ইবাগত উমর গে ফান এখানে ফান গে হেদুম কলু গে হিপা ফাহাত জাসসেবি উমর গে ফান জাসসাফ দেন ই আল্লাহ গে রাসূলায়ে আল্লাহ কালি ফান মানা করবা ফে নুয়ে হেইয়ে এমি হুন জানাজা করব মাক এমি হুন ফা হুসাম গে দমাক আল্লাহ মানা করবা ফে নুয়ে হেইয়ে আল্লাহ গে রাসূলায়ে এহিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস প্রকরণ এতাঙ্গ তিবি তিবি এর মদিনা গোরিয়া মুনাফিকুন এন্তা মানে এরা ইমিয়ুগে সরদার মেতি মারুবেফা আল্লাহ কে রাসূল আদান মানে এ ওমারে আল্লাহ তিমান কালি ফান এবানি ইখতিয়ার দেবা ফাই ইস্তাগফির লাহুম এ আল্লাহ রাসূল কালি ফান এক এমি হুন ফাফসম এদেরে আওলা তাস্তাগফির লাহুম ওয়াতানে এদেশে এত ইখতিয়ার দেবা ফাই এদেরে ওয়াতানে এদেশে খালিগ ফান হাইদ্দিয়ে ফাহার ফাহাফুসাম এদি বাটা গেন নেস আল্লাহ ফাহাফুসাই নু দেবানে রাসূল হাদিস বলেন তিমান হাইদ্দিয়ে ফাহার পর গিনাইন দন নওয়ানা মে হাইদ্দিয়ে ফাহার পর গিনাইন দন নওয়ানা মে তিমান রাসূলা এ উবাই ইবনে সালুলা ফাহাফুসাই দেবাতো এহি জানাজা কুরাবি কুরাবিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি বাবা লাভি লা তাকুম আলা কবর লা তুসলি আলা আহাদিন মিনহুম মাত আবাদা ওয়া লা তাকুম আলা কবর এ মিহুগে তেরে মারওয়া এবস মিহেকা জানাজা কালিফান কুরাবাশ এই সাম জানাজা ইস মানাবি আদি মিহুগে গাবরু কা মিহুগে মহান কার গে নুবস সুটে আছে আল্লাহ সুবহান তাআলা মানা কুরাবি মানা কুরাম কুরিন কালিফায় কান কুরাবি একান কুরাবু মুগে সাবাবু নিকু নতিজা কি কবে নতিজা কি এতাম এতাম মুনাফিকুন তাওবা এতাম এতাম মুনাফিকুন তাওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গে হামদর্দিয়া কালিফান গে ওগাওন্ত কাম ফেনিফা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকুকে কুডা খুলাসা আমি মিহা হিসাব মিয়া তুমি মানে তাফসীর তেন তাফসীর কি বরং মাড মাড তাফসীর কুরিয়া দানে এই মিহার তরজমা কি এমন দানা বর বার দানে কুরি আমি এখানে তরজমা কি এমন দানা মিহার অলগণ মিদানি তাফসীর গো তাফসীর কি বর বড় হচ্ছে তাফসীর কি বর বড় হচ্ছে এ তাফসীর এগুনি মাসলু গুরুমা এগে নি আসো এই আয়াতা বেহে গতম মিসাল কে আই বাওয়ালি ফাওয়া সবাবে এগে নামা মিয়েনি সবাবেগে সবাবুং কাং আই বাওয়ালি ফাওয়ানি এ সবাবুস এগুম এ সবাবুন নজুলি আমি কি আনি এ চিবেস এগুম আদি আয়তাকা বেগতুং আসাবে কারণ দাক্কা ফরি বাহাক ফুতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাক্কা ফরি বাহাক ফুতাকা এঙ্গিয়ং কুরআন তাফসীর এঙ্গিয়ানি আদি কুডা কুডা কম মিদানি ইয়েস মিগে লিয়ে ফরি হুরি আচে বেসনু এ আমি আই সাবুন দে তাফসীর মিয়াদু নিমুনি দে মিয়াদু দে সুহালা কুডা ওগত কোলে মিয়াদু ওয়ারা কুডা ওগত কোলে ইনি ইয়েস ওয়াল আইমে আদবরি কথা কি মিহে মি তারাব্বর তারাব্বর কঙ্গিনুং এই মিহে বড় ভাগ হাদাঙ্গিন দেওয়ানা গোতা কি এই একা কুম আচ্ছেন নাগা নাগা পেল ইদে পেল ওহতি হেনেন নো আনে ফাদা হাল্লা আ এ গোতাং ইনু এ সুন্নাই গোতে তানে গোতা কি ফুরতামাত তাহিয়াতাং ইন গোতাং ইফতিরাশাং ইনু ইফতিরাশাং ইনু দেন আনে গোতা কি এই তাবাররুকাং ইনু এই সুন্নাই গইতা সাবিতওয়া দেন ফাহাতাত দেয় বিদ্যাগেন ইনু এই মাকরুহা গোতে ফাহাতাত দেয় বিদ্যাগেন ইনু এই মাকরুহা গোতে আদি কুরিমাতি গ মিহেন আনে বিম্মাতিকে দেয় বিদ্যাং ইনুং এস মাকুরুহা গতে আদি খুতবা কিয়ং ইননা ইরুগা দেফা মাচ্চা জাহাগেন দেফাগে মিহেন ইন ইনদে আই গতা ইনুং মানা কুরা ফাওয়ান নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অরগিনে মিহুন ফেনে গতাং হাদায়ং ইননাতা এগতা কাকু দেখা কো মাচ্চা নাগান দেখা কুলগা মিহেন বড় ওয়ালাগেন আতুম মিহেন ইনুং খুতবা কিয়াবা গতুগা এক এগতাং ইনু মানা কুরা ফাওয়ান নি দেন দেয়াই ফাহাতাং এক্কো বিদ্যাগেন ইনুং বেস মানা খুতবা কিয়া দেন এক্কো বিদ্যাগেন ইনুং বেস মানা এ হামে কেন নামাজ গোট কেন মজলিস তা হগে সেই আদাবু আদাবা খিলাফ কামে মাকরুহ কামে গে ইনু মি ইনুন তা মুস্তাহাব গে বা গোত তং এ সুন্নাতুন সাবিত বা গোত তা ফরতা বড় হকু হাদান ইনু দেন ইফা কলেজ জাহান আনে ফা মাচ্চান ইনু এই কম ফা কানাত ফা কলেজ জাহান গে বা ফা মাচ্চান ইনু দেন ইনি ইফতিরাশান ইনু এই ফরতা মাত তাহিয়াতান ইনন জিহে গই ইফতিরাশান ইনু দেন তাবাররুকান ইনু এই ফা হওয়াত তাহিয়াতান ইনন গই এই ইনুন সাবিত বা গোত তং এ হাত্তাস আতাস দে একানি ইনার মিসালে বেনুন গতাং ইদে না একানি তানে গাই ইনার মাজলি হু গাই ইনার মি বুনা গদি গত আসওয়াদ কি গে তাম্বু ইননা সাফুগা তাম্বু ইননা সাফুগা মিসকিতুগে জাগ ওয়া তাম্বু মিহে মিসকিতুগে মেদুগা মিহেন তাম্বু হুরি চেকম গাওয়ানামা এ তাম্বুগে মেদুগে সাফু হাদাগেন নো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানা কুরা ওয়াফতি তাম্বুগে মেদুগে সাফু হেদুন এই মুরিয়া কুমন সঙ্গে সাফু মেদু কেন্ডি গেন দানেকা সাফু মেদু কেন্ডি গেন দানেকা এই সাফু গুলুমাং আমর কোরা ব্যাফ মিয়তি সাফু গুলুমা এই সাফু মেদু কাঁডায়াল মাকি হারাং কামে সাফু মেদু কাঁডায়াল মাকি হারাং কামে মিসালকা মিহা কো সাফু মেদু কাঁডায়াল মেদু কাঁডায়াল হেতা নুগুলুয়া হেঙ্গিন মাকি হারাং কামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ওয়াসালা সাফফান ওয়াসালাহু আল্লাহ সাফে গুলুয়া ফি মিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে রাহমাত আয়না গুলুয়া দেবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাত আয়না গুলুয়া দেবানে এহেন কাম মিসকিতুকে জাগ ওইন হালু সফহাদাগ নুয়ানে দেতামু দেতেরেগা মিসকিতুকে জাগ ওইন হাল জাগ নে তিয়া হুদ্দা এই জরুরি হালতে জাগ ও জিয়া হুদ্দা দেসাবুগে মে দেতামুগে মে দুগা সফ হয়তো আ জাগ নে তিয়া আমি কোন জাগ নে তিয়া মিসাগ হুকুর দোস্ত মিসকি গুনানে পুরা ফেহমা দেতামু দেতেরেগা মাসতে নে সফ হয়দিয়াস একাম মিসকিতুকে জাগ ওব্বা সফতা মিহেন হেদেনে তান ওব্বা আদাগ নুয়ান এ মানা কুফতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি হার সওয়াল হরি হবে ফুড়মস তেনে গানে মি বারম মুহিম সওয়াল এ কুরি সওয়াল কি গেতেরে গমি আইন এচি জিনাত কাটকা বেহেটুম বড়তি বড় এচি সাল্লা ফা বেহেটুম এই ইলমেরি মাকরুহ কুরা ওয়াফা কামে সবাবা কি আয়ত বাওয়া লেবুনি এ গতং আয়ত কা দেতেরে কান্তা কুরা কান্নু এগে মাকসুদ কি এন্নু আয়ত বাওয়া লেবুনি এতি কি ওয়াফেন আমাল কুরমাটাকা এই আয়ত হগে মাকসুদ কি মিহারু মিজামানুগা মেয়ন্নানি এগোত গুরুয়ানুগ আয়ত রীতিকট ডিজাইন হাদায়ফা ফারতা হোগে বেট ফারতা কিয়াং মিহুং ইয়াকান্নিং আমাল কুরম ফারতা আমাল কুরাম ফারতা হোগে মাচ্চা বাওয়ালে বিচ্চ নুনে এই কি আসলে মা এখানটা মিলমেরি মা কুরা কামে কামে বিদালে ফানে ডিনে তেরকো কুরআনুগ আয়ত নে গোতালনু খাসকো কুরআনুগ আয়ত দেম ফিরিং উলে কোটেরিগে বাহাট্টা গেনওয়ান এই আয়ত কেন আল্লাহ সুবহানাহু তাআলা আয়ত কে ইহানাই তেরবুং এই ইহানাই তেরম দেম ফিরিং উলে কোটেরিগে এই না ফাহানে নিকো মে সামা এবে সে চেন্নু দা আয়ত হ কুরিমাতি গে হুরে বেনি না দেম ফিরিং গে দেম দুগা এ কুরে কান্তত সে কুরে বেনি আয়ত হুট ফেন্না গোতা এ আয়ত কা ইহতরাম কেনুং এই এ গোতা কান্তক কো গেনওয়ান এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইসমু ফুলুয়া কমমে ইচ্চকং ইহতরাম কুরমা একলাঙ্গে কালিমা ফুলু তাকা হুরিহা কালিমা ফুলু তাং ইহতরাম কুরং এই কমমে মুসলিমেগে মাচ্চা ওয়াজিবেগেন ওয়া কামে হামে ফাদা হিঙ্গা ফাদার মাগমতি মিসাল কা আল্লাহগে ইসমু ফুলু লিয়ে ফাওয়া গান্ডেং ইচ্চে ফেউনাস নাগান ওয়াজিব আনে না এই ইসমু ফুলু ইহতরাম কুরমা টাকা দেন এতি নাত্তালেন উমতি গইতাকে মিসাল এই গতকি আন্দালু নাত্তালু আল্লাহগে ইসমু ফুলু আন্দালু দেমতি ফেনুগে তেরে গিরওয়ান নাত্তালেন জেনিয়েত ইল্লালাগে মিস্তাহুঙ্গে ফাতিলেন এরে গত পাটাগনবা কিহা উনিয়ত মুসলিম নে কিয়া আমি হুঙ্গে তি মাগুতাম মাতি গে হিঙ্গার বা ফেনে বারগিনেন ফেনে এবামা আল্লাহ গে সমড় দিয়ে ফাওয়া কারদাস্তা মিহুং আরা এগে মাতিং এ হিঙ্গা নে কামক মুসলিম ekamaku muslimu Allah subhanahu wa ta'ala ge evis ismu pulaka ekadaange gadaren nukure Allah ekorane wa ma qadarullah haqqo qadri emi Allah gadar kurun hakku ekam ba gadaren nukure agi gatuwa ekotak gadar kokgen Allah subhanahu ge devban আ এই মাসালেন নু এই খাতিমতি লাপ্পা ফয়তি এক মাসালেন নাই খাতিমু লাপ্পা ফয়ত জামে সাকা মেজমতি খাতিমু লাপ্পা হুলুয়া ফবা বা গনওয়ান খাতিমু লাপ্পা ফবা বান জেনা খাতিমু লাপ্পা হবে বিমা এক ওয়েবস মাসালেন আরাঙ্গালেন নু হারক গনওয়ান এ দুয়া দাস করে আমিল্লা দাস কো গেন একান করে আর দাস করে আমি আর দেমা ফিরিংগে দেমে দুগা করে বে দোয়া আছে ভাই কামাকু এই এদাং কোরআন ফেরমুগে কুরিং এ দোয়া কোরআন জিহেনে কোরআন ফেরমুগে কুরিং দোয়া কোরআন জিহেনে আজ নিদাং ওরহন নাই রবসে বাহার দোয়া তাক কি আমি সার কে দোয়া তবে এন্দাতি মাগে মেহ দিয়ে ফবে হেটুং এই গোস কামে এ ফেননা গো দবা কি তিমা মিহা গে আওরা এ আয়াত তাক ফেননা গো তব বাটা এনওয়া এ আদাব আদাব ওয়া খিলাফ মুলিং গেম বেরুগা আ গেম বেরুগা আংহেনুনাকা গেম বেরা দার কো হন দেনু লেবেন এই মানা কোরাবা হারাম কোরাবা ফাই কামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এদ্দুয়া কো আংহেনাকু হুমান্তুলে আগে মাগুমা তিন দানে কো হাদিস ইননাহা আহিরা রাসূলুল্লাহ হাদিস এই জিনে কোরআন লেবে বাকি জিনে আ হাম হাম কোরাবিয়া কা ইফান এই কিতাব মিহুন হালাক ওয়া গেন্দানে না কিতাব মিহুন গে হি তাগাইয়ার ওয়া গেন্দানে মিহা গে সাবাবুন এ নাই দানে মিরোস দোয়া সেন্টুলে আগে wannita jassam wannita labbo misale kitab firhinunge hillam balane na isaw kitab firhinunge emme tagwar miha ge hivse bahala ko langhena ge sarasadi sul kurawani emme tagwar emme buddhiveri miha ve salak firhina ve se bahala ko gen ti anghena ge sababu ehme anghinun allah subhanahu wa taala narakaya ge migina kurawi giya me tuhuga emi hunnan eggotaga sudda ennum beran ne kunar ko ena sunnay ve gen ve firmiha kurmati ge humadulun ei sunnaten an emiya firmiha ettaka mi rostobun ga ga হুমান্দুলুম ফিরিমিহা কুরিমাতিগা হুমান্দুলুমা কি সুন্নতেন আং হেনায়া মুস্তাহাব্বু কামে একাম কো বেয়রান নিকুর নাইরো হুমান্দুলায়াগে মিস্তাকুন্না বাস্তওয়া আওয়ারা হুমান্দুলায়াগে নুকুতমা কি হারাম কামে আ সাইয়্যিদনা মিসাল কা হারমে নামাদুগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর কুরাবে ইতানেগ্গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাওয়াত কি উবমা আমর কুরাবা ফা ইবস্তানেগ্গা সাইয়্যিদুনা লাগেন নু কিয়েনে ইতানতা আহরমান সাইয়্যিদুনা নুলা কিয়েন জিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতানেগ্গা একাদে ফানগ মাচ্চা সলাওয়াত কি উবং আমর কুরাবা ফা কমমে তানেগ্গা সলাওয়াত আলগন মে কিয়েন জিয়েনি একাদে ফানগ সলাওয়াত কি উবং আঙ্গা ফা গতে এ ইব্রাহিম সলাওয়াত সাইয়্যিদুনা নুলা শাক্কিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা সাহিবা এন্নু আরমগে সাহেব কামে কালিফান মানে কালিফান দুনিয়েগে কালিফান এনান দিনুম মানা কোরাবা সাহেব কি এই সিদ্দু জামিহার আরবি বাহুগে আরবি শরঈ কওয়ায়েদ তাহু তেরেগে বেন্দে কওয়ায়েদ এন এম কেনে সিদ্দু জারিয়া সিদ্দু জারিয়া এগে মানে কি নুবা কামাক ওয়াসিলুয়া নেহেন হিওয়া হুদ্দ কামে মানা কোরু হুদ্দ কামে একামক এগে সাবাবুন এবা হিওয়ে মিগে সাবাবুন নুবা কামাক ওয়াসিলুয়ে দানে এহেম বেজ্জা এ হুদ্দ কান্তা আরাম বেগেন বা মানাবু মিসাল কামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা কিউমা কি এই হুদ্দা কামে একামকু এ একালিফান গে জামানুগা একান্ত একালিফান মানা করেবি এগে জারিয়ে একালিফান মাতি কুরামুন কুরামুন কুরামুন গস ঈসা গে ফানা দেতে রে কান্ত কুরামুন গতা কান্ত বেদানে তিবে এই নাসারাং ঈসা গে ফান মাতি কুরামুন কুরামুন কুরামুন গস এম ফাম ইলাহ গে দরজা বেস্তিনি এমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস পড় করবানি লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম তিয়াবা মিহুং তিমান কালেগে ফানা মাইকং হিতুমুগা তিমান কালে ফানা ইহতিরাম কুরুমুগা হাদ্দু ফানালাগে নুদারে ঈসাগে ফানা দেতেরেগে নাসোরাই হাদ্দু ফানালা দিয়া তাদা তিমান কালে ফানা তিয়াবা মিহুং কিয়ারে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহগে আলা আদি কালাঙ্গে রাসূল এহেন কিয়াস কমিয়াকে সাইয়্যিদুনা এই শাক্কে ভেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারমে সাইয়্যিদুনা একামাকু একাদেগে ফানাগে দুনিয়া কালে ফানা মানে আসহাবে কলম মানা কুরাবা সাইয়্যিদুনা কিউম এজ সাইয়্যিদুনা কিউ একালিফান তাওয়াদো বেরকান এই তাওয়াদো বেরকান কালিফানুগে দেন একালেগে ফান এহেম বিমা একালেগে ফান এতানেগ কালিফান মুচ সলাওয়াত কিউ বা আঙ্গাফাতান তানুগে সাইয়্যিদুনা কিয়া গেন মিসাল কাত তাহিয়াতু ফাহু তাহিয়াতু সাইয়্যিদুনা কিয়া গেন নওয়ান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কিয়েন দিয়েন এহেন নু মিসাল খুতবা তাহুগা আর ওনা মি কিয়া খুতবা তাহুগা আমি তাঙ্গা মিসাল কা আহামদু সলাওয়াত কিয়া আর মাসাইনা সাইয়্যিদুনা কিয়াস اللهم صل وسلم على سيدنا وحبيبنا وقدوتنا قسمين قسم بارو صفة تكيدان سيدنا حرمك صاحبا وحبيبنا حرمك املغ بوافرا وقدوتنا حرمك نمونا نقول بس كيدان بارو اتشي باركي بارو مسترين يقول تصلواتك هم تنتمهم عمل الله مكيا وصلواتك اذكر كوره কুরসাইদা কুরআন আ মামুম জিহেনে রাখো এক কুরআন ইমাম মিহা হাঁদা কদেন জিহেন এমে ফরতামে ইমামে এর রাখো মাদুননেতি কুরি কুরি সাবগতি বেমি ইমাম মিহায়ে এর রাখো মাদুননেতি কুরি দেন ইমাম মিহা মিসাকা ইয়াকিন কুরমাট টাকা বাই মামুম গাত ওহানি তে দেন হে নাই বুনানি দেন তে দেখে গিনা মিহম বুনাফিয়া তে দবে ইমাম মিহানে কা এর রাখো কুরআন জামাতু আমা মামুম বাস ইমাম মিহাকে ফাহাতুন এর রাখো কুরআনি কফা দেন সালাম দি ফনোতে সালাম দেন ও কুরিন কুরসাইদা কুরআন দে সাজিদা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদ দোহা কো দেরা কোয়েক করে উনি তাঙ্গ কি আদি ফকান নে গন্নান দেরা কোয়েক করে ফান করে উনি দেরা কো মেন্দ্র নামাজ নতা আসর নামাজ কে দেরা কোয়েক করে ওয়াফে করে ফান কো ডাগে ফিমিস কি তো এবস বে ফলা কান্ন করুন ইচ্ছে কে সিদা আলা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে কে বিরুম আবু বকর উমর ওয়াসিন নাই দেন জুল জাদেন কি হবে কালা কোডা কো লাদু কুডা বে কালে এই কালে ফান এম বেন তাই কালে ফান মি কেরুনি মিতে বড় তে আস্তাবন তিব্বাবানি কো একালে ফান মডা মিদান আল্লাহ রাসূলা নামাজ কুরুবি তো এ নুতা কালে ফান হান হান মফলু নে তুনি তো এ নামাজ ওয়াহকে মি হা রাসূলুল্লাহ সাল্লাম কুরুবি মা আসাবে কেন হি কুরুবি ফান তা মাতিন নামাজ কুরু করলে উনি এ সাকা ফানসাস নামাজ তাই মে ফর তাই মুসলিমুন না আল্লাহ দেবি ফানসাস নামাজ কুরু কুরাম কুরু কুরুম গোস্তা ফাস নামাজ হে দুনি এ আল্লাহ কুরুবি ফাস নামাজ এতি অতি একম ফানসাস নামাজ গো সওয়াব ফাস নামাজ উম্মত দেবি ফানসাস নামাজ গো সওয়াব এ গোতা একালে ফান মি কুরি একালে ফান সওয়াল কুরানি জুল ইয়াদাই মি সওয়াল কুরবানি নামাজ কুরুবি তো এ নুতা কালে ফান হাদ মফলু নেতি বাডা গনি তো এ আল্লাহ রাসূলা ইদাল মানি হাদিস ফুল কুরবি তিম কালে ফান হাদ মফলু নুস নেতে আদি নামাজ কুরবস নু এ আনে কাজুল ইয়াদেন এ ইদাল মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রামিদান নেতে দেন হে জুল ইয়াদেন ইদাল নেতে দেন হে দেন নেই আবু বকর ফান ওমর ফান দেন আদে হে আল্লাহ রাসূলা দেরা কোতে কুরবুনি দেন কালে ফান আলুম আলুন দেরা কোয়েক করেবি হাতার নামাজ আলুন করেবি কেন আলুন দেরা কোয়েক করেবি কুরা বাফা কুরসাইদা করেবি এমে গেন গে চকি নামাজ দুন বাই উনি জিয়া এ বা ফরি হেমা করেন জি হেনি এহেনু মিসালক হুরি হাম মেন গিয়া গোস এ তা সাকারাত এক গানে এ তা ফাহ কুন হাদাম বে জিয়া দেন গানি নামাজ হাম এক ওয়াকিং কুরুন হাদাম বে জি এগে ফাম হাদাম বে জি আ ইক্তিদাগে নামাজ কুরআন সুন্নাই নামাজ কুরআন ইহাগে ফাতুগা ফরদ নামাজ কুরআন ইহা ইক্তিদা বেবেন হামে গতা সুন ফরদ নামাজ কুরআন ইহাগে ফাতুগা সুন্নাই নামাজ কুরআন ইহা কা ইক্তিদা বেবে আসর নামাজ কুরআন হুন নামিহা মেন্দুর নামাজ কে ইক্তিদা বেবি দান রাখো ইত্তং এবারিয়া মিসাল কা দাতুর কো আমি হেন এনা মিহুরি মেন্দুর নামাজ নুকো মিয়া দাতুর বেরিয়া হুদ্দাতা মেন্দুর নামাজ লাস কল্লুং আসর নামাজ বাগতা দাতুর বেরিয়া এই জামা কুরমাট্টাকা দাতুরিয়া এনা রাঙ্গার এনা মিহুরি মেন্দুর নামাজ নকুরবি এনা মিসকিতাং আর জামা মিয়তি আসর নামাজ এনা মেন্দুর নামাজ নিয়ে এক গানে গেন আসর নামাজ কে জামাত কে নামাজ কোরআন হুদ্দা মাসালেন মুআজ কে ফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফাহিব পড়গা মুআজ বনু জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিব পড়গা জামাত কে ঈশা নামাজ কুরাবানি ঈশা নামাজ কুরাবায়া গেন কালি ফান কে আবার হক গোস আবার হুমি হুন না আনেকা এনা মাদ ঈশা নামাজ কো দেবানি একালে কে ফান কে সুন্নতে গাম কে মিস্তাহুন গে ফরদ এই ফরদ ইন নামাজ দে ফাহার কো দোয়া কোন করে নেই হারাম কামে মেন্দুর নামাজ দোয়া লাগু দে ফাহার কোন করে নেই এবস মিহাকা ইফতার করে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিব প্রগা মাদ কি ফানে কুরবানি ফরদ নামাজ ফরদ ঈশা নামাজ গাম গ মিস্তাকুননা ইমাম বে কো দেবানি হাতার রাখুয়াই একালে এক ফান এই সুন্নতে গাম গ মিস্তাকুননা ফরদ ঈশা নামাজ এমে সুন্নাত নামাজ কোরা মিহাকে ফাহাতুগা ফরদ নামাজ ইক্তিদা বেবে নে এবস মাসালেন বিদুয়ায় রাসূল হাদি কুল্লু বিদাতিন দলা হুরি হায় বিদুয়ায় বানি নারক মাগফরা তুমি তে রেগে বা কুল্লু দলালাতিন ফিন্নার আদি কম মে মাগফরা তুমি বানি নারক আগে দেন কিনে বিদুয়ায় রাঙালওয়ান দেন হেও বিদুয়ায় বিদু হেও কোরামি হং বাহারি বাই নাসতা গেন সেকা নাসতা কম বাই আ এতি এ আর তাফসিলি ওয়াহকে মিতাং কোলে দিগুয়েস মানে ওয়াহক এম বিমা পাইব বেফুলুং আনে মি নেটুগে ইন্না নে কুল্লু বিদআতিন দালালা কিয়া ফতে কুল্লু বিদআতিন দালালা এ এ এ নাং কিয়া ফতে ইন্না নেটুগা এই আমি দীনি news.com গা আদি rajyaislam.com গা মিদে সাইটুগে সুলে নে দে ফয় এ ফয় কিউ বারে দে মগে এরম বিদুয়া কি কোং এ চেক কাং হাম ইহা তাফসীর কোং ইগে আমি হাকা বিদুয়া কি কোং এ চেক কাং দীনুগে হেদে মিতাং গা ওয়ারাত তাফসীল বড় এচে মি বিদুয়া মি হেও কুরআন মি হুন্না রাদ্দা মি হুরি হা এচে বরদিগু বাগুতে দান আমি পায়া কুরং এহেম বিমা এহা দিগু বাগুতে এম এসওয়ালা বুবারান কামিন নাই আমি হার বরক গিনা আইত তাফাহাতুন এম ফরতা মাইন নাকি আ আ নামাদু গাস্তুগ আলাফি মিহা কি এই দীনুম বেরওয়ামি দীনুং এনা বেরু হিসাব গাস্তুয়া আ দাতুরেগ গহুটক আনেদ্দুহা কন্নামাদিল্লা হেন্ন কুরেবেন মেহার দাতুরুগে উলের নামাদ লাস কুরেবেন মিসাল কা মেন্দুর নামাদ লাস কুরেবিদানে আসর নামাদ এজ মেহার সওয়াল কুরি কুজ্জা আডো হানজি হেন মে জবাব দাতুরুগে মিহার মেন্দুর নামাদ দাতুরুবেরিয়া হুদ্দাবেগেন মানি এমমে লাস কুরুং ইর ওসসুমুগে হিন্দু কোলে কুরিয়াং এমমে লাস কুরেবেন দাতুরুবেরিয়া ইর ওসসুমুগে হিন্দু কোলে কুরিয়া মেন্দুর নামাদ লাস কুরেবেন এই আসর নামাদ মেন্দুর নামাদ দিনামাদ এককং এনা কুরআন হামা এগোতা মাগরিব নামাদ এনা লাস কুরেবেন ফাতিস ওয়াগুতা হামা ফাতিস ফাজরু সাদিউগে আলিকাম ফাআলোমুগে কুরিয়া দাতুরুবেরিয়া মাগরিব নামাদ লাস কুরেবেন এরং এনা মাগরিব নামাদ কুরআন ইশা নামাদ দিনামাদ একক আনেদ দুহা কল্লা হেন কুরেবেন বেস নামাদ এ হুদ্দা কামেন নো মুলিম মানা কামেন আ মিয়াদু কুডা কুডা কুদিন গেদু হেদ্দো মিয়াদু আ লায়াতুল কদরের এর আলামা ইত্তাকা কি এরে কুডা কুডা কো ওয়ারে হেন এরে কুডা কুডা কো ওয়ারে হেন এরে কুত্তা গো আড়ে নি হেন দেন রাজ্য কি কুত্তা উলে স্থান এন্নু দেন রাজ্য কোন সি হেন হেন রে রে কো কুত্তা গো আড়ে দের গাম এক গামে সারা কুত্তা গোয়া আড়ে মিসা কালো নু পাকিস্তান গো নু ইরু এই হিসাব গো গো নু ইউনিভার্সিটি ক্যারি গো আমার এ গড়া দেন কুত্তা গো আড়ে ইয়েন হামা ইন্তিহায়া হুম মুনি ক্যারি গো না কুত্তা এরদেওয়ণ হামা বিষ্ণাগেন তিমিং কুত্তা হামানু গোয়া এমমে কুত্তায় গোয়াডে সিমি এই তেইশন ইরেরেকে হাঁদাম মানি এই তেইশন ইরেরেকে কুত্তা গোয়াডে নিয়ে কমে গেছে এরা কুত্তা গোয়াডে নিয়ে দেন এ দুয়ুগে ইরু আরায় ইরুগে দোদি নুন্নান ইরুগে দোদি নুন্নান এই একা এ তিন আলামা ইনি বায়াম লাইলাতুল কদর ইরে আ এই আনে মুসে মুসেং হ্যাঁ খ্যার কাউস কাউস কে আনি কাউসাইনি দেমু দেমু দেমু ঠেং হ্যাঁ কা বা কাউসাইনি আউ আদনান মতো এভারেন্স খ্যার বিয়ে এই জিব্রিল আল্লাহ নো এই রাজ্যে কে মিহুঙ্গে মুনিং মুনিং ফাসিদু আকীদায়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খ্যার বেডাগতে মুহেন নতে এভরে দেমুন নতে এভরে খ্যার এই পুরাতন কীর্তি কুরআনুগে এবাহক এবাহক তাহুকে মিয়াতি জিব্রিলগে ফানুগে এবাহক নাজিম সূরাতুগা এবাহক কুডা কোপারে আয়া আমার কল্লাচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবানি ইন হুয়া ইল্লা আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লাহ এ গুরুয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঙ্গন্না দেবি শাদীদুল কুওয়া বারুগাদা বারুগাদা বেকালেকে জিব্রিল আলাইহিস সালাম জুমিরাতিন ফাস্তাওয়া এই বারগে বারুগাদা বারগে ভেরি বেকালেকে দিন একালেফানো সিদা এলেভিয়ে জিব্রিল আলাইহিস সালাম সিদা এলেভিয়ে ওয়া হুয়া বিল উফকিল আলা এই মুলি উদারে হুগায়ে এই হামা সিফায়া গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দক্কা আলে মুলি উদারে হুগা সিদা এলেভিয়ে ও সুম্মা দানা ফাতাদাল্লা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্যারিয়ে ওয়াডাগাতে দিমবেস ক্যারিয়ে ওয়াডাগাতে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা কালিফানা কালিফানা ক্যারিয়ে ওয়াডাগাতে দেমুন ওয়াত এভরি ক্যারি ক্যারিয়া মার কুরিগে জিব্রিল আলাইহিস সালাম দে মেদাক্কি ওয়ান্নাবি রাসূল আল্লাহ ক্যারিয়ে ওয়াহাকে কুরিয়াবস জিব্রিল গফানু গওয়াকা আনে ফাহতাবস জিব্রিল আলাইহিস সালাম গওয়া এই রাজু কাউলাকি এই আল্লাহ সুবহান ওয়া তাআলা কা নু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা রিওয়াদাগতি জিবরীল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া কা রিওয়াদাগ জিবরীল আলাইহিস সালাম ইহা হিসাব কা রিওয়াদাগন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেফুল নেতিকেন ভেটিচ এই জিবরীল আলাইহিস সালাম হামা সিফাগ কা রিওয়াদাগতি সিয়াফুল তাস ফাতরা লবান কালিফান ওন্নবি হাসাদেগ ফিয়াফুল মুলি উদারেস ফুরেফানি একালিফান আ মিহার একান্ত তাহাকি এই জামা বদলবে গান্নার কান্না তারাগি এই মিহার ওয়াসিলাত্তা দীনুগে দাওয়াহ দীনুগে ওয়াসিলাত্তান আওমাকি বিদওয়েন্নু ওয়াসিলাত্তান আওমাকি বিদওয়েন্নু একামাকু এ ওয়াসিলাত্তা বদল কল্লুমাকি মিসা ওয়াসিলাত্তা বদল কল্লুমে মি গুনা ইচ্ছাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব্বি গইন্নু গতাকা এ দাওয়াত এহেন ইচ্ছাকান এহেন বাত্তারাকাদ দিনু মানা মিহার ইন্টারনেট উম বেশ একালে ফান দে বি দাওয়াত মি ফোর কো দেনি ফোর কো দিনু এ ওয়াসিলা মি অনি তারা গিয়েফা এ আল্লাহ কে নিয়মত এন এই এহনু আল্লাহ কে নিয়মত মি আর কুরি জামানো এখান তত ফোর ওয়ে ফমি মানি মুজিজা তক মিসাল কা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এই করে বি গেফুলো বিনা কোন নিমুন ওয়াকুত ফা ওয়া আযিন বিন নাসি ফিল হজ ওয়া আযিন ফিন নাসি বিল হজ নতা ওয়া আযিন বিন নাসি ফিল হজ তাইনি আর হাদা ওয়া আযিন বিন নাসি ফিল হজ ওহ ওয়াজিন ফিন নাসি বিল হজ এহেন কান্নে গেনা ওয়াজিন ফিন নাসি বিল হজ কালেগ ফান মিস্তাকুন নং হজ গে ইলান কুরা ওয়াশ এতা কোনে কা কই মক্কা গে কা কোয়েশ নাই ইব্রাহিম ফান ফারবদ মচ্চা গরা আল্লাহ মে ওয়াহি কুরবানি কালে ফান ইলান কুরা ওয়ার ইব্রাহিম ফান সেন নাই কুরি হক কোয়েশ ফাতা কোয়েশ মচ্চা কোয়েশ তির যা কোয়েশ এবেস মি না কোরি কেন মানে কা কা গেতি মান কালে ফান গো আলা ফান আল্লাহ করো মানে কারি ফান ফার বদম চাঙ্গারা গোয়াল বাসে ইবাদিন এই তিমাং আল্লাহ কে কামে কি আবু কুবাইস ফার বদম চা আরাফা গোয়াল বার দেন ইব্রাহিম ফান গোয়াল ফার বদম চাঙ্গারা হজ্জ গে ইলান করু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শুরু করবানি একাদে ফান গে আড় বান্ড মাম্মা গে বান্ড গবা দারি ফুলবে সেহিয়ে খান্ড গবা হুরিহা মাসমাহা মেহিয়ে সেহিয়ে মুলি দুনিয়া গবা হুরিহা মেহিয়ে কারি ফান গবা মোবাইল কবরে মা মোড় হয়ে যেতা এমন মা মিহার দিন মোবাইল মিয়াতি মিহার এ জামান গো সে বাহার তাই ফোর কত দিন উঙ্গে ফেনে তা এবা ফাহুং এ ওয়াসিলাত আন্নানে কা মিগান ইশারা করে এবা ফাহুং এ ওয়াসিলাত ফোর কত দিন উঙ্গে তারাগ্গি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দালিল তকুং এবা এঙ্গে ইশারা দে এবা এমন মা এই বিদওয়ান নুঙ্গে কি বিদওয়ান নু এ দুনিয়া বি কান্দা দেন দুনিয়া বি কান্দা তাও গনা ইত্তা বিদওয়ান হেন নু দীনি কামক বাদদাফি আইবান বিদওয়ান দীনি কামক আকামে বাদদাফি মিহার দেন ফাহু সুয়াল মাতি তাঙ্কলে হারদানা সুয়ালে হেন তুলে করলে মানা কামে মলিম মানা কামে এই এ কথা কালে উড়ে এনে কথা উড়েন দু করলে দু করলে ফাইতি কালে উড়ে এনে কথা কাম উড়ে আস এ মলিন নু বা এ বাড়ি করুন ফাদা কামে এ মিসা কে না হিতুকে বাড়ি হয়ে যা বাড়ি বা হিতুকে বাড়ি হয়ে যা এবার হুম বাড়ি বা আমি হার আংহিম মিহা গেতেরে গে ফিরহিনু গেতেরে গে ফিরহিনু এ গেতেরে গে আংহিনু বেনু গতকাং উলু উলে উলুমার রুহিগেন্তি বেজিয়া গেতেরে ফিরহিনু এমি হুন নাকি দাইয়ু শুননে হাদিস কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ু শুননে এমি হুন নাকি বারান্ন বেয়াবাইং এমি হুন নাকি গেতেরে গে আংহিনু বেনু গতকাং উলে উলে উলুমার রুহিগেন্তি বে এমি হুন নাকি এমি হুন ইলে ফিরহিনু নাকি উলে উলুমার রুহিগেন্তি বে এমি হুন নাকি দাইয়ু শুননে হাদিস কোরআন এ ফিরমি হাসবান দাইয়ু সাকেন এনা আমি মিহা বেনু গতকাং উলেন দু কল্লা ফিয়া এহেন দু দু দুলেন নু কল্লা না বিমি হ্যাং মতি কুরআন কা আল্লাহ হে কুরবানি ওয়াকারনা ফি বুয়ুতি কুন না গেগে কারার বেগেন তি বেরে গেগা মুহিম্ম বেনু মেজ্জে হি গেম মেনু ইয়েনা কা বেয়ার কাস গেম বেয়ার কাস নু নু কোয়া মুহু ওয়ারি হিতাং এর কা সারিয়েন নু আ ওয়ারি হিতাং আরা ওয়ারিয়েন নু আ নিহার ওয়ারি মিয়তে মা সিদা ইলা ফুজু বুনাফিয়া এবার হে মাজালা বুনিয়াস থেকে থিংকামে এক কামা কি এই তলাক এই বাড়ি bari ami mi haji mam majele ka bunyas kari tir bari koffe bari wa majele ka bunyas bari wa eje mita kommes rahegga ane gaadi kare diya bunya bari enwa ane gaadi ka diya ma bunya bari enwa ane ei midia haru mi ge diya haru kurin alwanda as wale phone akun kujja ku mi kommes rahegga handan ne ko rahe era ruga mi ha ku ego ta ami mi haji ma mi ko mihem bune buni bune wi gen mi kota diya bunya bari enwa ne ma rangale kare mi kaave mi kiha baru gata gaadi Allah ke Rasulullah mai Qur'ani tolak ke kalimah ke cari ke bari ko fae mihan sariha ko bune fiya majala bunyas wariwan majala bunyas wariwan eh mi abi mihad majala bes bune gen nuan majala bes bune gen nuan bari ko fae ti wariwan ohunwan ओ मिहार शर्त को फिया वरिवाने खाली कोट गोस कोट के दरम वदे जा धीरे वारी को फाय एरम के शर्त कोट के दरम एना वन्नेर वरिवान खाली मिवेन गिया का वदे जा खाली धीरे वारी को फाय एगे वन्नेर एना वरवान ए शर्त शर्त कुरुं है का तलाक के वाके वारी के शर्त कुरुं है शर्त को फिया ना मेर तलाक के वारी के मेन नी एगे सॉरी हा लफ्ज तहाका kinaya ke lafza ka ishara ke lafza ka sorry halaf divhin sorry halaf te kale tihri wari koffa e aharen kale wari koffi me mi lafzu mi sorry ha ko den gori kinaya ke sorry ha ko bune vejjia e niyata kan no belene ena her wari esa ena niyatu ga mi vevi temana wari en no kurame hem bune wari ha wari wa den gori kinaya ke lafza kale kale ge ke mi hu gare den dahare mi gen nikume e kinaya ke lafza e gen balen jeni na ge hita ena ge hitu ga wari kurun niyak gan fo vejja wari wa Are kurun niyak gane fawijja bari wa. Na rujuwa kura ka sharten nun hekin hurumen e. Deka ma ku mitang ka rujuwa kuran jihena se hekin hunna. Divih rajye ke ane rujuwa kura ro hekin hunnan jihena. Ei helun teri kan ne divih rajye ko hemima warak kuda helun teri kan dini gotum ehem vima heki verin hunnan jihena. Divih rajye ka rujuwa kura. Adi kaaveni ves nokoddevene divih rajye ka gaadin nam menu vi. Mitanga nukod devene kamak sharri gotum bappa miha bes kod den dar fulo ka an bappa miha dehe kiwerin ba tibba hati menage dar fulo ka aveni kaliya kod di fi mena ebbas fi mati mad kolle ya tangole erum yoti ane kaveni vefa ekamaku mitanga egotak ka aveni kurum go huddan sa ka di fi meuni hus nudanna mi hoimi ungina mi hum ka aveni smi kurani ka aveni kurum shariyatu go onnati ve harankame forumat taka bay mihama baliveini mai ba kaaven kure harankaven yen eka anuko gennuan nuihani eka anen yen kuren baliveini dije ekam forumat taka ekan kitam miyo kitam miho kaaven gota sohave gennu da einnan ehma ivenge ta mitanga mi allah habiren nei kaaven skollani onnaati ve ravajegge gotun ehma egotan hudda di fiya hus zine ta mitanga hinga mun daani hama demi hun gos kaaven kolla ehma ekar kan ta mana kure ven tanuge maslahata balaa hama egotan rujuwa kure ven abi miha den divihrajyage mi onnani warang ehin kahay gota amiha rojuwa wariyakum warikofya amiha e gen firimiha gen nikumegen koskennuwana mana kamen e firimiha e gen amiha nikumegen diun adi amiha yaki ewagotohama firimiha ge kurimati gena buruga nala olawena zinet teri wan jihena gina ginan eha sunnate sababaki yana ge hitan anekka amiha rojuwa kurum ge hiyal wadadan e allah subhanahu wa taala abdu sedi wodi ganna nikan islamu dema firinge demetuga alun ambura amiha emmiha kaino mennu alun ambura firimiha emmiha kaino mennu Allahu edi wodi ganna wani edemi hunge demetuga sulhauma ehen gamun demi hunge demetuga rekurun ittifaqun rekurun hingias rujuwa wi isabun e rujuwa wi adi firmiha gada kam wes rujuwa kurewen gada kam wes rujuwa kurewen sharwi go dekam mitanga e hudda di fiya faharig go fasada e kaha ma fora fane e mi hunge herin terken kuda kam e mitanga hekiwerin genaun rangalo hekiwerin genesfa mi رجوع قرآن جهاني سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته